برضا رب السماء وإذ عرفت الله رب حلوة حلوة حلوة حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা তাফসির করব সূরাতুল হাশরের। সূরা হাশর, এই সূরার নাম এই জন্যই সূরা হাশর যে এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক হাশর শব্দটি উল্লেখ করেছেন। হাশর মানে হচ্ছে সমবেত করা, একত্রীকরণ। এই সূরায় ২৪টি আয়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে মদিনায় যে তিনটি ইহুদি গোত্র ছিল তার একটি গোত্রের বিশ্বাসঘাতকতা, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে শাস্তি নেমে এসেছিল, তাদেরকে নির্বাসিত করা হয়েছিল মদিনা থেকে, তাদের সম্পর্কে এই সূরা নাজিল হয়। এছাড়াও এই সূরাই ফাইয়ের ধন সম্পদ, ফাই এমন ধন সম্পদকে বলা হয় যেটা আল্লাহ শত্রুদের সাথে বিনা যুদ্ধে, ফাইয়ের ধন সম্পদ কোরআনের ভাষায় ফাই এবং গানিমাত দুটো শব্দ রয়েছে। ফাইয়ের অর্থ হচ্ছে যেটা ফিরে আস, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তো ফাইয়ের ধন সম্পদ সেই ধন সম্পদকে বলা হয় যেটা কাফেরদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে মুমিনরা হাসিল করে কিন্তু সন্ধির ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে তারা সম্মত হয়ে চলে যায় বিনা কোনো অস্ত্র ব্যবহারে, বিনা কোনো যুদ্ধে, একে বলা হয় ফাই। পক্ষান্তরে গানিমত বা গানাইম, যার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরে আনফালে এরশাদ করেছেন দশম পারার প্রথম আয়াতে, ও আলামু আন্নামা গানিমতুম মিন শাই, সেখানে গানিমতের ধন সম্পদের বন্টনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো গানিমত ওই ধন সম্পদকে বলা হয় যেগুলি কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করে, জিহাদ করে, তাদেরকে পরাজিত করে অর্জিত হয়। এই সুরাই ফায়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেটা বিনা কোনো যুদ্ধে কাফেরদের থেকে হাসিল হয়, যেটা বনু নাজির থেকে হাসিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে মুনাফিক আর ইহুদিদের আচরণের কথা তুলে ধরা হয়েছে। শেষ দিকে আল্লাহ পাকের গুণাবলী নাম এবং গুণাবলী, যেগুলি গুণবাচক নাম, সেগুলি উল্লেখ করা হয়েছে, আর পরকালকে স্মরণ করানো হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাসবিহ করে আল্লাহ, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহ, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু জমিনে আছে, যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু আসমানে আছে, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক বলছেন তাসবিহ করে আল্লাহর, পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যা কিছু আকাশসমূহে রয়েছে আর যা কিছু এই পৃথিবীতে জমিনে রয়েছে, ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি মহাপরাক্রান্ত বড় প্রজ্ঞাবান। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম, আল্লাহ সেই সত্তা যিনি বের করে দিয়েছেন, বিতাড়িত করেছেন ওই সব কাফেরদেরকে যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ মদিনার ইয়াহুদি গোত্র বানু নাজিরকে আল্লাহ পাক বিতাড়িত করেছেন, মিন দিয়ারিহিম, তাদের বাসভূমি থেকে, লি আউয়ালিল হাস, প্রথম ধাপেই, প্রথম একত্রীকরণে। হাসর শব্দটি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই থেকে নামকরণ এই সূরার। প্রথম ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মদিনা থেকেই নির্বাসিত করেছেন। মা জানান্তুম আন ইয়াখরুজু, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের ধারণাও ছিল না যে তারা এই মদিনা থেকে বেরিয়ে যাবে, অজন্নু, আর তাদেরও ধারণা ছিল যে আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিন আল্লাহ, যে তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে তাদের দুর্গগুলি, ফাতাহুমুল্লাহ মিন হাইসুল্লাম ইয়াহতাসিবু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পকড়াও করলেন এমনভাবে যে তারা কল্পনাও করতে পারেনি, তারা ভাবতেও পারেনি। ওয়াকাজাফা ফি কুলুবিহিম রব, এবং তাদের হৃদয়ে আল্লাহ পাক ভীতি সঞ্চার করে দিলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তাদের ঘরবাড়িগুলিকে ধ্বংস করছিল নিজ হাতেও, আর মুমিনদের হাতেও তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সুতরাং হে দৃষ্টিসম্পন্ন মানুষরা তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা হাশরের আয়াত নম্বর 2 থেকে আল্লাহ পাক রব্বুল আলম বানু নাজিরের অবস্থা বর্ণনা করা শুরু করেছেন, যারা মদিনায় বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে পৌঁছিলেন, তখন সেখানে এসে দেখলেন যে এখানে ইহুদি তিনটা গোত্র রয়েছে, আর আনসাররা যারা আওস ও খাজরাজ যারা মুশরিক ছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের অল্প কিছু লোক মুনাফিকও ছিল, আর মুহাজিরিনরা হিজরত করে আসলেন। এই কয়েকটি সম্প্রদায় বা কয়েকটি গোত্র এখানে মিলিত হল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে ইহুদিদের সাথে একটা চুক্তিপত্র করে নিয়েছিলেন যে আমরা মদিনায় সকলেও বাইরের শত্রু যদি আক্রমণ করে সবাই মিলে প্রতিরক্ষা করব, কেউ কারো বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না, ষড়যন্ত্র করব না ইত্যাদি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ একটি বিচারের জন্য পৌঁছেছিলেন বানু নাজির গোত্র এলাকায়, যেটা মসজিদ নববী থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত ছিল। ওখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিলেন, তখন এই বানু নাজির গোত্রের লোকেরা একটি দেয়ালের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথে সাহাবাই আবু বকর উমর এরাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বসতে দিয়েছিল। আর তারপরে এক কুচকরীকে তারা প্রস্তুত করেছিল যে পেছন থেকে দেয়ালের উপর চেপে একটা বড় পাথর ফেলে দিবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এইভাবে তাকে মেরে ফেলবে, আর এতে আমরা আরাম পেয়ে যাব। চুক্তি হয়ে আসার এই রকম কাজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসেছিলেন, ওই সময় ওয়াহী চলে আসলো যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এখান থেকে কেটে পড়ো, কারণ এরা ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু না বলে সেখান থেকে উঠে পড়লেন। আবু বকর ওমর যারা সাহাবারা ছিলেন তারাও তার পরে পরে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিরে আসলেন না, উঠে গেলেন, তো আমরাও উঠে যাও, তারাও চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ এরা বিশ্বাসঘাতকতা করেছে। তাদের দুর্গগুলি ছিল, কেল্লা ছিল, সেগুলিতে তারা সুরক্ষিত হয়ে গেছিল, আর তাদেরও কল্পনা ছিল না যে আমরা হার মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর সাহাবাই কেরামরা ভাবেননি যে আল্লাহ পাক এভাবে বিজয় দান করবেন। তাদের অবরোধ করা হলো, আর বেশ কয়েকদিন অবরোধের পরে তারা চুক্তি মানতে রাজি হলো যে যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দেবেন মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হলো যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, নির্বাসিত হয়ে যাও, আর যেখানে যাওয়ার চলে যাও। আর তারা খাইবারে চলে গিয়েছিল, আর কিছু কিছু লোক তাদের, কিছু কিছু ইহুদি তারা শাম দেশে চলে গেছিল। আর তাদেরকে বলা হলো যে তোমরা কোনো অস্ত্র নিয়ে এখান থেকে যেতে পারবে না, শুধু তোমাদের মাল সামান যতটা তোমাদের উটের পিঠে উঠাইতে পারো নিয়ে যেতে পারবে। এইভাবে তারা চলে গেছিল মদিনা থেকে নির্বাসিত হয়ে। আল্লাহ পাক এই মর্মে ইরশাদ করছেন যে প্রথম ধাপে আল্লাহ পাক এদেরকে মদিনা থেকে বের করলেন, আর দ্বিতীয় ধাপে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করেছিলেন তার খেলাফত আমল। এই জন্য এটাকে আউয়ালুল হাস প্রথম ধাপ বলা হয়েছে, বা প্রথম তাদেরকে নির্বাসিত করা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন, তাদের এত শক্তি থাকা সত্ত্বেও, আর মুমিন মুসলিমদের দুর্বল হওয়া সত্ত্বেও তাদের সাহস হয়নি যে অস্ত্র ধরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আর তারা নিজের বাড়িগুলিকে নিজেই বিরান করছিল, ভাঙচুর করছিল। এই জন্য যে তাদের যখন এই ইখতিয়ার দেওয়া হইলে যে তোমরা তোমাদের যা সামান আছে উটের পিঠে বোঝাই করে নিয়ে যেতে পারবে, তারা নিজের বাড়ি দেখলো যে এত দামি দামি কাঠ আছে, আসবাবপত্র আছে, নিজের বাড়ি ঘর ভেঙে ভেঙে তারা দরজা জানালা ইত্যাদি এসব নিয়ে যাওয়া শুরু করলো। এই ধ্বংস নিজের হাতেই তারা করেছে নিজের বাড়ি ঘরের, আর মুমিনদের হাতে তারা পরাজিত হয়। এই জন্য আল্লাহ বলেছেন যে তাদের হাত দ্বারাও তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, আর মুমিনদের মাধ্যমে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে। এখান থেকে জ্ঞানবান ব্যক্তিরা শিক্ষা নাও, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যদি তাদের উপরে নির্বাসন না লিখে দিতেন যে এদেরকে নির্বাসিত করা হলো না, থেকে যত মদিনাই, তাহলে লাআযযাবাহুম ফিদ্দুনিয়া, এই ইহ জগতে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে শাস্তি দিতেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর তাদের জন্য পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে। যদি ছেড়েও দেওয়া হয়তো আর অন্য আযাব পরবর্তীতে আসতো, যাতে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করতেন আর আখিরাতে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যালিকা বিআন্নাহু শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, কেন আল্লাহ পাককে আযাব রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে? এই জন্য যে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। ওমায়ু শাক্কিল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক শাস্তি দানে বড়ই কঠিন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, মা কাতাতু মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন অবরোধ করেছিলেন এই বনু নাজির গোত্রের, তো তাদের খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানগুলিতে তারা নিজের ইজতিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু আগুন লাগিয়ে দিয়েছিল। এতে মুনাফিকরা সমালোচনা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা খেজুরের বাগান, ফলের বাগানকে নষ্ট করে দিচ্ছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যা করেছে আমার মুমিন বান্দারা তার আল্লাহর হুকুমে করেছে, ঠিকই করেছে। মা কাতাতু মিল্লিনাতিন, যেসব খেজুর গাছ তোমরা কেটে ফেলেছিলে, কিছু কেটে ফেলেছিল আর আগুনও লাগিয়ে দিয়েছিল, আও তারাকতুম অথবা ছেড়ে দিয়েছিলে, কিছু কেটে ফেলেছিলে, শত্রুপক্ষকে দুর্বল করার জন্য এই রকমের পদক্ষেপ যদি ইমামুল মুসলিমন মনে করেন যে এটাই যথাযোগ্য শাস্তি বা তাদেরকে দমন করার উপায়, তাহলে তা করা যেতে পারে, এ আয়াত প্রমাণ করে। আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, অথবা কিছু গাছকে তোমরা ছেড়ে দিয়েছিলে নিজ কাণ্ডের ওপর, ফাবে ইজনিল্লাহ, এটা আল্লাহর অনুমতি ক্রমে হয়েছিল। ওয়ালি ইয়খজি আল ফাসিকিন, আর পাপিষ্টদেরকে লাঞ্ছিত অপমানিত করার উদ্দেশ্য হয়েছিল, সুতরাং তোমরা কোনো অপরাধ করনি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ করো। সুনান ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, বন্ধক অধ্যায় অনুচ্ছেদ ৪, হাদিস নম্বর ২৪৪৩। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর ৬ ইরশাদ করছেন, ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাহতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাব ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, যা কিছু আল্লাহ পাক তার রাসূলকে ফায়ের ধন সম্পদ হিসাবে দান করেন, যা কিছু আল্লাহ পাক দান করেন, মিনহুম তাদের থেকে, অর্থাৎ কাফের মুশরিক থেকে অথবা ইহুদিদের থেকে, আর বিশেষ করে যাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে এই ইহুদি বনু নাজির গোত্র থেকে, ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাব, তার ওপর তোমরা কোনো ঘোড়াও দৌড়াওনি আর তোমরা উঁটকে বাহন হিসাবে ব্যবহার করনি, উঁটেরও প্রয়োজন হয়নি আর ঘোড়ারও প্রয়োজন হয়নি, অর্থাৎ তোমরা সশস্ত্র জিহাদ করনি তাদের বিরুদ্ধে, বিনা কোনো লড়াইয়ে এই ধন সম্পদ ফায়ের অর্জিত হয়েছে। তাহলে এই রকম যদি হয়, ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, আল্লাহ পাক বলছেন তবে আল্লাহ পাক তার রাসূলগণকে যার ওপর চান চাপিয়ে দেন, যার ওপর চান রাসূলগণের আধিপত্য দান করে থাকেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর ওপর বড়ই ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক এই ফায়ের ধন সম্পদের ভাগ বণ্টন কেমন হবে সেই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কোরা, যা কিছু আল্লাহ পাক ফাই হিসাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, মিন আহলিল কোরা, জনপদের অধিবাসীদের থেকে, অর্থাৎ এই বনু নাজির গোত্র থেকে, আর যা কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করবেন তাতে ভাগের শরীয়তি পদ্ধতি হচ্ছে ফালিল্লাহি, সেটা আল্লাহর জন্য হবে, আল্লাহ পাক কিছুই নেবেন না, কিন্তু আল্লাহ পাকের নাম তাজিমের জন্য, সম্মানের জন্য এখানে উল্লেখ করা হয়েছে, ওলির রাসূল আর রাসূলের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে থেকে অংশ নিতে পারবেন নিজের পরিবার পরিজনের জন্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের জন্য যাকাত সাদাকা হারাম ছিল। ওয়ালিদুল কুরবা, এবং নবীর আত্মীয় স্বজনদের জন্য যারা মুমিন, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, তাদের জন্য নিতে পারবেন। ওয়াল ইয়াতামা, আর ইয়তিম অনাথদের জন্য হবে। ওয়াল মাসাকিন, আর দরিদ্রের জন্য হবে। ওয়াবনিস সাবিল, আর পথিকদের জন্য হবে। আল্লাহ পাক এইভাবে ভাগ করলেন। তাহলে আল্লাহ পাক ভাগ করে দিলেন রাসূলের এক ভাগ, রাসূলের আত্মীয় স্বজনদের এক ভাগ, ইয়তিম অনাথদের একটা ভাগ, দরিদ্রদের এক ভাগ, আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক ওদের, এই পাঁচ ভাগে ভাগ করে দিলেন। তাহলে যারা গিয়েছে হয়তো অবরোধের জন্য, যেমন বনু নাজিরের এই যুদ্ধে গিয়েছিল, কিন্তু তারা অস্ত্র ব্যবহার করেনি, তারা ভাবছিল যে আমরা ভাগ গানিমতের মতো আমরা এগুলি ভাগ পাবো হয়তো। আল্লাহ পাক বলে যে না, এখানে যেহেতু তোমরা তোমাদের ওই পরিশ্রম করনি যে পরিশ্রম অস্ত্র ধারণ করলে হয়ে থাকে, সুতরাং এতে তোমাদের অধিকার নেই। এটা হচ্ছে এই সবদের অধিকার যাদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্য। কারণ সব যদি তোমাদের দিয়ে দেওয়া হয় তাহলে ধন সম্পদ কুক্ষিগত হয়ে যাবে। আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়ায় মিনকুম, যাতে করে এই ধন সম্পদ শুধু কিছু মুষ্টিমেয় ধনীদের হাতেই কুক্ষিগত না হয়ে যায়, যাতে করে তাদের হাতে আবর্তিত না হয় যে তারাই শুধু নাড়াচাড়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ সম্পর্কে যেটা ন্যায় নীতি, সেটা ধন সম্পদ টাকা পয়সা সকলের হাতে থাক। আল্লাহ পাক ইরশাদ করছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা তোমাদেরকে দেন তা নাও। গানিমত ফাই ধন সম্পদের ক্ষেত্রে বাইতুল মাল থেকে যা রাসূল দেন তা নাও। আর এই আয়াত এছাড়াও বিধিবিধান, আকিদা, এবাদত, আখলাক, চরিত্র, হালাল হারাম সবকিছুর ক্ষেত্রে, সুন্নাত বিদাতের ক্ষেত্রে যা রাসূলুল্লাহ তোমাদেরকে দিয়েছেন তা নাও। রাসূলুল্লাহ সাল্লাম যেটাকে সুন্নত আদর্শ হিসাবে ছেড়ে গেছেন সেটা করো, রাসূলুল্লাহ তৌহিদের উপর ছেড়ে তৌহিদ প্রতিষ্ঠা করো। শিরকের দিন রাসূল নিয়ে আসেননি, সুতরাং এই কবর মাজার পূজা বাদ দাও, শিরক বাদ দাও। এই পীরতন্ত্র সুফিজম নিয়ে আসেননি, সুতরাং সুফিজম বাদ দাও। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, ওমা নাহাকুম আনহু, আর যা হতে নিষেধ করেছেন বারণ করেছেন যে না তোমাকে দেওয়া যাবে না, অন্য কাউকে দেব, ধন সম্পদের ক্ষেত্রে হোক, বাইতুল মালের অথবা গনিমত ফায়ের সম্পদের ক্ষেত্রে হোক, অথবা আহকাম বিধিবিধানের ক্ষেত্রে হোক, যা থেকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সব শিরক থেকে নিষেধ করেছেন সবচেয়ে বেশি। বিদআত নতুন ধর্মের নামে নতুন কাজ কথা থেকে নিষেধ করেছেন, সুতরাং অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়ে থাকে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন থাকে বা তাদের ক্ষুধা থাকে, প্রয়োজন রয়েছে, এমন নয় যে পয়সা যথেষ্ট আছে দিলে অসুবিধা নাই, না না, নিজে কষ্ট হবে দিলে, না খেয়ে থেকেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবি উম্মে সুলাইমের ঘটনা এই ক্ষেত্রে সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে যে মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মেহমান নিয়ে এসেছেন, আর মেহমানকে খাওয়াবেন তো শুধু মেহমানের হবে আর না হলে বাড়ির হবে, তখন বললেন যে বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও, নবী সিবিয়া বাচ্চারা যে ছেলে মেয়েরা আছে ওদেরকে ঘুম দিয়ে দাও, আর তারপরে ওয়াতফিস সিরাজ, আর প্রদীপটা নিভিয়ে দাও, কারণ প্রদীপ জ্বলতে থাকলে আমাকেও খেতে হবে আর রাসূলুল্লাহর মেহমান ক্ষুধার্ত থেকে যাবে না, আমি এমনি মিশামিশি মুখটা নাড়ব মনে করবে যে না আমার সাথে বাড়িওয়ালাও খাচ্ছে। এইভাবে স্বামী স্ত্রী অনাহারে ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান মহাজিরকে খাওয়াইছেন। আল্লাহ পাক তার প্রশংসা এই আয়াত নাজিল করেছে, যেমন সহিহ হাদিসে রয়েছে ওয়ামা ইউকাশুহা নাফসি, আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে সফল কাম। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, আর যারা এদের পরে আসবে কিয়ামত পর্যন্ত যারা আসবে কিন্তু সাহাবায়ে কেরামদের অনুসারী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, আর সাহাবায়ে কেরাম আদর্শ দল, এই আদর্শ দল হিসাবে তাদের অনুসরণ করবে। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, আর যারা সাহাবায়ে কেরামদের পর এসেছে, তাবেইন, তাবা তাবেইন, কিয়ামত পর্যন্ত যত আর সৎকর্মশীল মুমিন, ইয়াকুলুন, আর তারা এই দোয়া বলে, রব্বানাগফির লানা, আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব ঈমানী ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের হিংসা বিদ্বেষ বা শত্রুতা রাখিও না। তাহলে যারা শত্রুতা রাখবে অন্তরে তারা ফায়ের ধন সম্পদে ভাগ পাবে না। এই কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলী আয়াতের তাফসিরে বলেছেন যে যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, ঘৃণা করে, সমালোচনা করে, তাদের এ ফায়ের ধন সম্পদ আল্লাহ ভাগ রাখেননি। আর তারা দোয়া করে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা রাউফুর রাহিম, নিঃসন্দেহে তুমি বড় করুণাময় আর বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারিম বুঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া যেন ভালো করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।